المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشيب. السلام عليكم ورحمة الله. ভালো আছেন তো আপনারা ভাই? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এই পর্যায়ে একটি আকীদা সংক্রান্ত আলোচনা করব। আকীদা মানে বিশ্বাস। আকীদা মানে কি? আমরা মুসলমানরা কাকে বিশ্বাস করি? আল্লাহ আছেন এটা বিশ্বাস করি কি করি না? কোথায় আছেন আল্লাহ? এবার লাগলো খেলা। আল্লাহ কোথায় আছে? আল্লাহ সবার সাথে, আল্লাহ সবার সাথে আছেন। এই কথা কে কে বলেন? হাত তোলেন। মাশা আল্লাহ, হাত না মান। আল্লাহ আরশে আছেন, কারা কারা বলেন? হাত তোলেন। আল্লাহ সব জায়গায় আছেন, এই কথা কারা কারা বলেন? হাত তোলেন। এবার হাত না মান। আল্লাহ কলমের ভেতর আছেন, এই কথা কে কে বলেন? তাহলে সব কথাই শুনলাম। আল্লাহ কলমে আছেন, আল্লাহ আরশে আছেন, আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ সবার সাথেও আছেন, তাই না? এই যে আকীদা গুলি আপনার আমার মাঝে বিস্তার লাভ করেছে, এই জিনিসটার অপনোদন করা দরকার। ভাই একটু চুপ করেন, এটার সঠিক জিনিসটা জানা দরকার। বলুন তো, কোরআনুল করিম সবচেয়ে সত্য কি সত্য না? কোরআনুল করিম যদি কোনো কথা বলে বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় আছেন? ভাই ওই বইটা দেন। এ সম্পর্কে আমার একটা লিখিত বই আছে, এই বইটার নাম হাকায়েকুল ইসলাম, ইসলামের বাস্তবতা। এখানকার একটা অধ্যায় রয়েছে যে আল্লাহ কোথায় আছেন, আল্লাহ কোথায়। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার আমার চিনা দরকার আছে কি দেখি? চিনতে হবে কিনা? আচ্ছা, বইটা পরে পড়বেন আপনি, আপনাদেরকে আমি দেখি দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আছেন আরশে। আল্লাহ কোথায়? আরশে। আরশ, আরশ কোন জায়গায়? সপ্তম সাত আসমানের উপর। আরশ কোথায়? সাত আসমানের উপরে। সাত আসমানের উপরে। এই যে আসমানের স্তর আছে, এরকম সাত আসমানের উপরে আল্লাহ আছেন আরশে। তার প্রমাণ কি? সূরা তোহা আয়াত নম্বর 5। কোন সূরা? আপনার আমার প্রভু দয়াময় আল্লাহ, তিনি আরশে সমুন্নত। আল্লাহ কোথায়? আরশ কোথায়? সাতাশ কোণের উপরে। কিন্তু কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা আয়াতে বলেছেন, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে থাকেন। আল্লাহ আমাদের সাথেও আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। আবার আল্লাহ বলছেন আল্লাহ আরশে, তা কোন কথাটা ঠিক? দুইটাই ঠিক, দুইটা ঠিক। আল্লাহ আরশে, মূল বিষয় হলো আল্লাহ আরশে। আচ্ছা বলেন তো, আমরা যখন দোয়া করি কোন থেকে হাত তুলি? ভাই উপর থেকে। আল্লাহ তুমি দেখতেছো, বলি কি বলি না? তার মানে কি আল্লাহ নিছে? আল্লাহ কোথায়? আবার যখন কোন ঝগড়া লাগে কারো সঙ্গে, তাকে বলি এ তুমি আমার ওপর জুলুম করতেছ, কিন্তু উপরওয়ালা একজন দেখতেছে, উপরওয়ালা বলি কি বলি না? উপরওয়ালা মানে আল্লাহ উপরে। কে কে মানেন না? হাত তোলেন। সবাই মানেন। একজন দাসী ছিলেন রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন এক দাসীকে মুক্ত করার জন্য এক সাহাবি নিয়ে আসলেন। আপনাদের বলছিলাম একটা যদি হালকা সেহাত দিতেন, একটা টুল থাকতেন, তাহলে সবাইকে আমিও দেখতে পারতাম, আপনারও আমাকে দেখতে পারতাম। একটা টুল এটার মতো বলবেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি যে আলোচনাটি করতেছিলাম সেটা হলো আকীদা সংক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে। তা আল্লাহ কোথায়? উপরে। উপরে কোন জায়গায়? আরশ। কিন্তু আল্লাহ আমাদের সাথে কিভাবে থাকেন? আমরা একটা যদি কাউকে চিঠি লিখি, মনে করেন আপনার মা আপনাকে একটা চিঠি লেখছেন, বলতেছেন বাবা তুমি ভালো করে লেখাপড়া চালিয়ে যাও, আমি তোমার সাথে আছি, কোনো চিন্তা করো না। এই সাথে আছি মানে কি? যে বাবা মা তিনি দোয়া করবেন, তার টাকা পয়সা যা লাগে আপনাকে সব দেবেন, কি বলেন ঠিক না বেটি? আপনি মনে করেন এই জায়গায় আসছেন, আপনার মা আপনার জন্য দোয়া করতেছে, বাবা আমি তোমার সাথে আছি, কোনো চিন্তা করো না, তোমার যা কিছু লাগে সব আমি দেব, সব আমি ব্যবস্থা করবো, কোনো চিন্তা করবে না। এই যে কথাগুলি যখন বলা হয় তখন এই সাথে থাকার মানেটা কি? আলহামদুলিল্লাহ, এই সাথে থাকার মানে কি? মানে সাপোর্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে মানে আল্লাহ আমাদেরকে দেখতেছে, আল্লাহ আমাদের কথা শোনেন। কোন কিছু আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদেরকে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ার মালিক, চাইতে হবে তার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার সাথে আছেন মানে আমাকে দেখতেছেন। কেউ যদি টয়লেটের ভেতরে ঢুকে কোন গোপন জায়গায় কিছু করে আল্লাহ দেখবে না? আল্লাহ দেখবে। এমনকি কোন লোক যদি কেউ নাই ঘরের ভেতর একাই একটা খারাপ কাজ করতেছেন আল্লাহ দেখবেন না? কেউ যদি গোপনে চুরি করে একটা আস্তে একটা কথা বলেন আল্লাহ শুনবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কথা এমন ভাবে শোনেন, এমনকি হাদিস শরীফে বলা হয়েছে হাত্তা দাবি বন্নামলা, কালো পাথরের নিচে একটা যদি কালো পিপিলিকা চলে তার পায়ের চলার শব্দটা মহান রব্বুল আলামিন আমার আরশে আজিম থেকে শুনতে পায়। আপনি আমি কি শুনি? ওয়ালের বাইরে কি আছে আমরা দেখতে পারি না, আমার রব্বুল আলামিন এত দেখেন যে কে কোথায় কোন কথায় কি কাজ করতেছে সবকিছু দেখেন, এমনকি মানুষের অন্তরের ভেতরে কি পরিকল্পনা হয় সেই জিনিসটি পর্যন্ত মহান রব্বুল আলামিন জানেন। তাই বলা হচ্ছে আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, মহান রব্বুল আলামিন মানুষের অন্তরের অন্তঃস্থলের খবর পর্যন্ত জানেন, অন্তরের ভেতরে কি পরিকল্পনা হয় এই জিনিসটা। ভাই একটু গল্প পরে একটু কথা পরে বলেন তাহলে ভালো লাগবে। আল্লাহ রব্বুল আলামিন অন্তরের ভেতরের খবরটা কে জানেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন এক লোক এক মহিলা প্রশ্ন করলেন, কারণ ইমাম আবু হানিফা বলেছিলেন আল্লাহ উপরে আরশে, তখন একজন মহিলা বলতেছেন হে ইমাম আবু হানিফা তুমি যে বললে আল্লাহ উপরে, তাহলে এই আয়াতের অর্থ কি আল্লাহ আমাদের সাথে আছে? এবং আরেকটা আয়াতে আছে তোমাদের রগ যত নিকটে তার চেয়ে বেশি নিকটে আল্লাহ। তখন তিনি বললেন যে দেখো তোমার ছেলেকে যেমন চিঠি লিখে তুমি বলো যে বাবা তুমি কাজ করো আমি তোমার সাথে আছি, ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন মানে লাগালাগি নয়, বরং আল্লাহ পাওয়ার, আল্লাহর দৃষ্টিশক্তি, আল্লাহর শ্রবণ শক্তি আমাদের সাথে, আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আল্লাহ আমাদেরকে শুনতেছেন। যদি বলে আল্লাহ সবার সাথে একজন করে আল্লাহ, অনেকে বলে কলবের ভেতরে আল্লাহ, জিনা কলবের ভেতরে আল্লাহ না, আল্লাহর থাকার জায়গায় এত কলব এত ছোট না, আল্লাহ কি ছোট নাকি ভাই, আল্লাহ কত বড়, বিশাল, আল্লাহ বলি না আল্লাহ আকবার নামাজে কি বলি, সবার সে বড় আল্লাহ বলেন সুবহানাল্লাহ, আল্লাহ মহান, কারোর সঙ্গে তুলনা নাই, কোন উদাহরণ দেওয়া যাবে না, কোন উপমা দেওয়া যাবে না, কোন তুলনা করা যাবে না, মহান রব্বুল আলামিন যার বিশাল আর কেউ নাই। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহর সাদৃশ্য কোন কিছুই নাই, তিনি খুব শোনেন এবং দেখেন, সে আল্লাহ মহান, সেই মহান আল্লাহ আপনার কলবের ভেতরে। এটা একটা জাল হাদিস, অনেকে বলেন কলবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, এটা জাল হাদিস, জাল বুঝেন তৈরি করা হাদিস, হাদিস না, তবে কলবের খবর জানেন আল্লাহ, কলবের খবর কে জানেন আল্লাহ। এজন্য আপনাকে আমাকে আকীদা সংশোধন করতে হবে। সৌদি আরবে আসতে আল্লাহ পাকের শুকর করেন বলেন আলহামদুলিল্লাহ, অন্য দেশের চেয়ে এদেশে অনেক শান্তির জায়গা বলেন আলহামদুলিল্লাহ, মক্কা আছে মদিনা আছে, ইনশা আল্লাহ আপনারা উমরা করতে যেতে পারবেন, মদিনার মসজিদে নববী জিয়ারত করতে যেতে পারবেন বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কারা কারা যেতে রাজি ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে। কাজেই আমরা ইনশাআল্লাহ আল্লাহ যেন দোয়া করি, আল্লাহ এই ভাইরা নতুন এসেছেন আল্লাহ এনাদেরকে উমরা করার আগে তৌফিক দাও বলেন আমিন, এবং মসজিদে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদে যাওয়ার তৌফিক দাও বলেন আমিন, আমরা আল্লাহর কাছে বলি হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে উমরা করার এবং হজ করার তৌফিক দান করো, আমিন, আল্লাহ কবুল করুন বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, মনে চায় না, চায় কি চায়, তাহলে আল্লাহর ঘর যাওয়ার আগে কলবটা সাফ করতে হবে, কলবের মধ্যে শিরক রাখা যাবে না। অনেক বন্ধুগণ আছেন পৃথিবীতে, অনেক মাজার ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখানে গিয়েছেন তওবা করেন ইস্তিগফার করেন, মসজিদ আল্লাহর ঘর সেখানে যাবেন, কাবা ঘর আল্লাহর ঘর সেখানে যাবেন, মসজিদে নববী আল্লাহর নবীর মসজিদ যাবেন জিয়ারত করতে, এবং সেখানে গেলে আল্লাহর নবীকে সালাম দেবেন, সরাসরি দেখবেন আল্লাহর নবীর কবরে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, ফুল নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, ফুল নাই, কোনো কিছুই নাই, আল্লাহ আকবার, নবী করিম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কবরটা কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবর নয়, জি, তার কবর যদি টাকা না থাকে, ফুল না থাকে, আগরবাতি না থাকে, সোনা দানা না থাকে, অন্যের কবর দেওয়া যাবে না, আমাদের বাংলাদেশে দেয় না, কত মাজারে মানুষ মান্নত করতেছে, কত মাজারে মানুষ ফুল দিতেছে, কত মাজারে মানুষ টাকা দিতেছে, কত মাজারে মানুষ পয়সা দিতেছে, কত মাজারে মানুষ মান্নত করতেছে, গরু ছাগল দিতেছে, হাঁস মুরগি দিতেছে, অথচ নবীর কবরে এগুলো কিছুই নেই। যদি যান ইনশাআল্লাহ দেখতে পারবেন, আল্লাহ যেন তৌফিক দেয় বলেন আমিন, আল্লাহর ঘর কাবা ঘর সর্বশ্রেষ্ঠ ঘর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এই ঘরে তারাই যাওয়ার সৌভাগ্য রাখে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তা যার নসিবে লিখেছেন, সেই ব্যক্তি আল্লাহর ঘর জিয়ারত করতে পারবে। হে আল্লাহ তোমার কাছে দোয়া করি এই ভাইদের সবার নসিবে, আমাদের সকলের নসিবে লিখে দাও, আমরা যেন তোমার ঘর জিয়ারত করতে পারি বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, সে আল্লাহর ঘর গেলে মহান জড়িয়ে যাবে আপনার, প্রাণ জড়িয়ে যাবে। এতদিন টিভিতে দেখেছেন, ছবিতে দেখেছেন, সরাসরি যখন দেখবেন মন কি আপনার প্রফুল্ল হবে কি হবে না ভাই? যে আল্লাহর কাছে যাবেন, আল্লাহ তোমার ঘরের কাছে এসেছি, আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ তুমি আমাদের টাকা পয়সায় বরকত দাও, আল্লাহ তুমি আমার জীবনের উন্নতি দাও, আল্লাহ তুমি আমাদের হজ করার তৌফিক দাও, এরকম করে যত দোয়া করতে পারেন করো। যতক্ষণ যান নাই অতক্ষণ এখান থেকে দোয়া করা শুরু করেন, আল্লাহ সৌদি আরব আসছি যতক্ষণ তোমার ঘর যাওয়া করব না অতক্ষণ যেন বাংলাদেশে না যাই বলেন আমি, কারণ তোমার এতদূর যেহেতু আসছি আর এতটুকু জায়গা তৌফিক দাও। কি বলেন ঠিক না ভাই? সে আল্লাহর ঘর যাওয়ার আগে কলবটা সাফ করতে হবে ভাই। কোন পীর ওলি আউলিয়া দরবেশ গৌস কুতুব কেউ আপনার কিছু করতে পারবে না, কেউ আপনার উপকার করবে না। উপকার করার মালিক আল্লাহ। কে করার মালিক? আল্লাহ। ভালো করার মালিক কে? আল্লাহ। মন্দ করার মালিক কে? আল্লাহ। টাকা দেওয়ার মালিক কে? আল্লাহ। পয়সা দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনার আমার যাবতীয় সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কাজেই যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করার অধিকার রাখেন, চাইতে হবে তার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওহে নবী প্রেমের ছবি, বলে দাও বলে দাও, ওই যা সালাকা ইবাদি আননি, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে আপনি তাদেরকে বলে দেন, ফাইন্নি করিব, আমি তাদের খুবই নিকটে, উজিবু দাওয়াতাদ দাইজা দান, যখন কোন বান্দা আমার কাছে ডাকে, আমার কাছে প্রার্থনা জানায়, আমি তার প্রার্থনায় সাড়া দেই। অতএব তাদেরও একটা কাজ হলো, আল্লাহ ডাক কি? একটু আগে বলেছি নামাজ, আল্লাহ বলেন প্রত্যেক দিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুক্তি নিতে এসো, নামাজ পড়তে এসো। আল্লাহ রাব্বুল আলামিন বারবার দৈনিক পাঁচবার এমন করে আপনাকে আমাকে ডাক দেন, সে আল্লাহর ডাকে আপনাকে সাড়া দিতে হবে, আমাকে যেতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে, প্রার্থনা জানাতে হবে আল্লাহর কাছে। রাজি আছি কি নাই ভাই? এজন্য কোন পীর ওলি আউলিয়া দরবেশ তাদের মধ্যে অনেক ভালো আছে, আবার অনেকে আছে ভণ্ড। কি বলেন ঠিক না বেঠিক? ভালো যারা আছে আল্লাহ তাদের এলেম আরো বাড়িয়ে দেখবো না, আর যারা ভণ্ড আছে আল্লাহ তাদেরকে হেদায়ত করে দেখবো না, আমিন। আমরা যাতে ওই ভণ্ডের পথে না যাই বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, আপনি আমি যত পীর দেখবেন অধিকাংশ পীররাই হলো ভণ্ড, ভালো দুই একটা কদাচিত থাকতে পারে, অধিকাংশ গুলাই ভণ্ড। কথা বুঝলেন? তাদের ধান্দা শুধু টাকা, শুধু পয়সা। বর্তমান আপনারা এখানে আসছেন, অনেক সময় টিভিতে দেখেন, আপনি সৌদি আরবে আছেন, লটারি খেলায় বিজয়ী হতেছেন, বাবার সঙ্গে ফোন করেন, আছে কি আছে না এরকম? হ্যাঁ, আপনি লটারিতে বিজয়ী হতে চান, আপনি আপনার ভাগ্যের পরিবর্তন হতে চান, একটা পাথরে আপনাকে পরিবর্তন করে দেবে, বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে যে এত ঝামেলা চলতেছে, ওই পাথরওয়ালারা কেন ওই ঝামেলা ঠিক করে না? কি বলেন ঠিক না বেঠিক ভাই? আওয়ামী লীগ বিএনপি কত ঝামেলা চলতেছে, একজন আরেকজনকে পেট্রোল দিয়ে পুরে ফেলতেছে। আপনার আন্টি ওই জায়গায় কাজ করে না ভাই? কি বলেন ঠিক না বেঠিক? আপনার আন্টি সেখানে কাজ করে না, কেন? এত ঝামেলা, তাই সকল সমস্যার সমাধান অমুক পীর বাবার কাছে জান হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কি বলে ঠিক না বেঠিক? পীর বাবা দিতে পারে না। কাজেই আপনার আমার আকীদা সংশোধন করতে হবে, পীর ওলিয়া আউলিয়া দরবেশ তাদের কাছে চাওয়া যাবে না, সেইটা হবে কার কাছে? প্রার্থনা জানিতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলছেন আমার বান্দা যখন আমার কাছে চায় আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলেন আমি তাদের খুব নিকটে, যারা আমার ডাকে সাড়া দেবে আমি তার ডাকে সাড়া। কাজেই ভাই আল্লাহর ডাকটা কোনটা? প্রত্যেক দিন পাঁচবার ডাক দেয়, নামাজ নামাজ পড়বো কি পড়বো না? ইনশাআল্লাহ নামাজ পড়বো কি পড়বো না? হে আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দাও। সম্মানিত বন্ধুগণ, আর একটা আকীদা না বললেই নয়, সেটি হলো বলেন তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত না মৃত? জীবিত। কোন জায়গায় আছেন উনি? মদিনায়। তাহলে মদিনায় গেলে আল্লাহর নবীর সঙ্গে দেখা হবে তো ইনশাআল্লাহ, নাকি? জীবিত থাকলে তো দেখা হবে, তাই না? যারা মদিনায় গিয়েছিলেন, আমি ভাই অনেকবার গিয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু কোনদিন নবীকে দেখি নাই ভাই। আমি অনেকবার গিয়েছি আলহামদুলিল্লাহ মদিনায়, কিন্তু কোনবার নবীকে সালাম দিয়েছি তার কবরের কাছে যে, কিন্তু নবীকে দেখিনি। আপনারা দেখাই দিতে পারবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, যারা বললেন জীবিত তাহলে তারা তো দেখা দেবেন, তাই না? কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কোরআনের কথা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িত, হে নবী আপনি মরণশীল, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং আপনার যারা অনুসারী তারা মারা যাবে। আল্লাহ বলছেন মৃত্যু আর আপনি বলেন জীবিত, কার কথা ঠিক? আল্লাহর কথা। এই বইটার মধ্যে দলিল আছে, কোন সূরায় কয় নম্বর আয়াত ভালো করে পড়বেন। আল্লাহ বলছেন নবী মৃত, আপনার আমার জীবিত হওয়ার অধিকার নাই, যেহেতু কোরআনের কথা। হয়তো আপনার আমার দেশে এটা প্রচারিত আছে, মানুষ বলে নবী জীবিত, তাহলে চলেন মদিনায় যাই যা দেখি, কিন্তু মদিনায় নাই। অনেকে বলে না নবী অনেক সময় হাত বের করে দেয়, বলেন না অনেক পীর সাহেব আসলে নাকি নবী হাত বার করে দেয় মুসাফা করে, বলেন না নবী যদি জীবিত হয়। ভাই কেউ কি আপনার বাবা যদি জীবিত থাকে তাকে কি আপনি কবর দেবেন? কথা ভালো করে বুঝেন, আপনার বাবা যদি জীবিত থাকে তাকে আপনি কবর দেবেন? নবী আপনার আমার বাবার চেয়ে প্রিয় না? বাবার চেয়ে বেশি মহব্বত করতে হবে না নবীকে? আল্লাহ নবীর হাদিস শুনেন, আল্লাহ নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না যে ব্যক্তি আমাকে মহব্বত করবে না তার বাবার চেয়ে, তার মায়ের চেয়ে, তার অন্যান্য মানুষের চেয়ে, এমনকি গোটা পৃথিবীর সকল মানুষের চেয়ে, যতক্ষণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করবে না ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। হাদিস বলেন তো আপনার প্রিয় মানুষ যদি নবী হয়, সেই নবী যদি মারা না যায় জীবিত থাকা অবস্থায় কি আপনি কবর দিবেন নাকি? নিজের বাবা যদি জীবিত থাকে তাকে কি কবর দেবেন? তাহলে নবী মারা গেল না গেল আপনি বললেন জীবিত, তাহলে নবী যদি জীবিত থাকে জীবিত নবীকে মেরে ফেলছি আমরা কবর দিছি? আস্তাগফিরুল্লাহ, তা কোন ধরনের বিবেক, কোন ধরনের কথা? তবে নবী করিম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মহব্বত মানে কি? তাকে ভালোবাসতে হবে, তাকে মহব্বত করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শ্রদ্ধা করতে হবে, তার উপর দরুদ পড়তে হবে, যেমন মহান রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন নবীর উপর দয়া করেন, ফেরেশতারা নবীর জন্য ক্ষমা প্রার্থনা করেন, অতএব হে ইমানদারগণ তোমরা নবীর উপর দরুদ এবং সালাম বেশি করে পড়ো। আপনার আমার হক হলো নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়া, নবীর উপর বেশি বেশি করে সালাম প্রেরণ করা। আল্লাহুম্মা, আর সেই দরুদ এবং সালাম কিভাবে পেশ করতে হয়? আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যখন আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর নবী আরাফনা সালাম আলাইক, আপনাকে আমরা সালাম দেওয়ার নিয়ম শিখেছি, ফা কাইফা নুসাল্লি আলাইক, কেমন করে আপনার উপর আমরা দরুদ পড়ব। কাল আল্লাহ নবী বললেন, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ আল্লাহ নবী শিক্ষা দিলেন, এবং এই দরুদটা এইজন্য নামাজেও পড়তে হয়। নামাজে পড়েন কি পড়েন না? এই দরুদ দাঁড়িয়ে পড়েন না বসে পড়েন? নবীকে কে বসে সালাম দেওয়া যায় গেছে? হ্যাঁ যায়। আমাদের দেশে কি বলে, হুজুর ভালো না, ইনি বসে বসে কিয়াম করে। কিয়াম মানে কি জানেন? মিলে দাঁড়ান। কিয়াম মানে দাঁড়ান। বসে বসে কোনদিন কিয়াম হয় না। নবীকে বসে সালাম দেই না আমরা? আত্তাহিয়াত করি না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলি কি বলি না? যদি এটা নামাজ না, নামাজে না পড়েন, নামাজে হবে না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনাকে আমরা সালাম দিতেছি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহর রহমত এবং বরকত আপনার উপর নাযিল হোক। বলি কি বলি না ভাই? এরপরে দরুদ পড়ি কি পড়ি না? বসে না দাঁড়িয়ে? তাহলে নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদত, সেখানে যদি নবীকে বসে সালাম দেওয়া যায়, বসে দরুদ পড়া যায়, অন্য সময় যাবে কি যাবে না? তবে সম্মিলিত দরুদ আমাদের দেশে যেটা পড়ে, যেটার নাম হলো মিলাদ। কি পড়ে? মিলাদ। এই মিলাদ পড়া শরীয়ত সম্মত নয়, এটাকে বলা হয় বিদআত। আপনারা দেশে আসলে নবীকে মহব্বত অবশ্যই করেন, তাই না? দেখেন তো কয়দিন মিলাদ পড়ে এদেশে? একদিনও দেখেন? একদিনও মিলাদ পড়ে না। শুনছেন কি কথা? সৌদি আরবে মিলাদ পড়ে না। শুনছেন কি? শোনেন নাই? শোনেন নাই? সৌদি আরবে মিলাদ পড়ে না, দরুদ পড়ে। যেই দরুদ আমি বললাম সেই দরুদ সব সময় পড়বেন একা একা, কিন্তু সবাই সম্মিলিত ভাবে ঘরে বসে। আমাদের দেশে যেমন ঘর উদ্বোধন করলে, দোকান উদ্বোধন করলে, সিনেমা হল উদ্বোধন হইলে এই হুজুরকে ডাকে একটু মিলাদ পড়ে নাও, আছে কি না? এরকম এরকম মিলাদের সিস্টেম নেই। সবে বরাত, সবে মেরাজ, এগুলো এদেশে পালন করে না। আর কেউ যদি এরকম করতে যান, তারপরে এদেশে এক শ্রেণীর পুলিশ আছে, তাকে বলে মোতাওয়া, আপনাকে ধরে নিয়ে যাবে। কথা বলেন না? এজন্য সাবধান হয়েন। আমরা এই ক্যাম্পে নতুন এসেছেন, আল্লাহ আপনাদের ভাগ্যকে সুপ্রসন্ন করবেন, আমিন। কিন্তু এই বিদআতগুলি থেকে সাবধান থাকবেন। বিদআত করলে নিজে ক্ষতিগ্রস্ত হবেন, আপনার ইবাদত কবুল হবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়া যাবে না। এজন্য আকীদা সংশোধন করার জন্য আমি বলছি, আল্লাহ কথা উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত না মৃত্যু? মৃত্যু। তার উপর কি করতে হবে? দরুদ পড়তে হবে। কি পড়তে হবে? আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইহা সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দশ বার রহমত করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি নবীর উপর দরুদ পড়বেন কি পড়বেন না? বলেন ইনশাআল্লাহ পড়ব। ইনশাআল্লাহ একা একা কি পড়বেন? একা একা রাস্তা দিয়ে চলতেছেন পড়েন, কাজ করতেছেন পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, কোনো সমস্যা নেই। যত বেশি পড়বেন, একবার পড়লে আল্লাহ দশ বার রহমত করবেন। বলেন সুবহানাল্লাহ। পড়বেন কি পড়বেন না ভাই? এবং আরো একটা হাদিস এসেছে, হাদিসটি একটু দুর্বল, যে ব্যক্তি নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়বে, ওই ব্যক্তির দুঃখ বেদনা কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। নবীর উপর বেশি করে দরুদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এবং পড়বেন কোনটা? দরুদে ইব্রাহিম, যে দরুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই দরুদ আর একটা সংক্ষিপ্ত দরুদ আছে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সংক্ষিপ্ত দরুদ, এটাও পড়া যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফে এসেছে, প্রিয় নবী বলেছেন, আল বখীলু মান যুকিরতু ইলাইহি ওয়া লাম ইউসাল্লি আলাইহি, যে ব্যক্তি আমার নাম শুনলো, নাম শোনার পর আমার উপর দরুদ পড়লো না, ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল, বড় কৃপণ। আপনি আমি কি কৃপণ হতে চাই? না। এই জন্য নবীর উপর কি করব? দরুদ পড়ব। আর একটা কাজ, সেটা হলো নবীর সুন্নত মানতে হবে। হুব্বুর রাসূল ফি ইত্তিবাই লা ফি ইবতিদাই। নবীর সুন্নত মানলে আপনি নবীকে মহব্বত করলেন, আর নবীর সুন্নত যদি না মানে বিদআত করেন, এটা মহব্বত নয়। আল্লাহ নবী বলতেছেন, মান আহাব্বানি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমরা কে কে নবীর সঙ্গে থাকতে চাই ভাই? যে ব্যক্তি আমার সুন্নত ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, ও মানা হাব্বানি। আর যে ব্যক্তি আমার আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গে থাকবে। সেই নবীর সঙ্গে থাকতে হলে সুন্নত মানতে হবে। হে আল্লাহ, তোমার নবীর সুন্নত মানার তৌফিক দান করো। আরেকটি জিনিস না বললেই নয়, সেটা হলো ভাই, এদেশে এসেছেন, এদেশের নিয়ম কানুন মেনে চলবেন। কি বলেন, ঠিক না বেঠিক? নিয়ম কানুন যেটা আছে, আইন শৃঙ্খলা যেটা আছে, সেটা মেনে চলবেন। এবং এদেশের নিয়মের মধ্যে একটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া। আপনি আজান হয়ে গেছে, বাইরে ঘোরাফেরা না করে আজান হওয়ার সাথে সাথে মসজিদে যাবেন। যদি এই অবস্থায় কোনো পুলিশ আপনাকে দেখতে পারে, পুলিশ এক ধরনের গাড়ি আছে তাকে মোতাবা বলে, আপনি গল্প গুজব করতেছেন মসজিদে নামাজ চলতেছে, আপনাকে ধরে নিয়ে যাবেন। কথা বুঝলেন? এই জন্য আপনি ইবাদত করলে আপনারও তো লাভ, নাকি বলেন ভাই? কাজেই আজান হয়ে গেল, মসজিদে যাবেন নামাজ পড়বেন। এবং আরেকটি জিনিস, সেটা হলো এই কোন প্রকার চুরি ডাকাতি বেইমানি বাটপাড়ি এইগুলি করবেন না, বলেন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস, সেটা হলো এই যে অনেক বাসা বাড়ি এখানে আশেপাশে আছে বা থাকতে পারে, হয়তো অনেক বাসা বাড়ির কাছে আপনি কাজ করতে পারেন, আপনি বাসায় যে এরকম করে উকি দেওয়া দেবী এইগুলি করবেন না। আপনাদের আমি সতর্ক করে দিতেছি, কারণ যেহেতু আপনারা নতুন মানুষ, কারণ এইগুলি শরীয়তের নিষেধ এবং এমনিতেও নিষেধ। কথা বুঝলেন না? তাতে আপনারও ক্ষতি হবে এবং কোম্পানি হয়তো আপনার ধরে পাঠিয়ে দেবে, আপনার যার কারণে আপনার ভাই বোন মা বাবা অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অনেকে অনেক টাকা খরচ করে এসেছেন, আপনার এই টাকা তো উঠাইতে হবে, নাকি ভাই? আল্লাহ আপনাদের রাতে বা বেতন আরো বেশি করে দেবল না। সম্মানিত বন্ধুগণ, বেতন বেশি চাই না, কে কে হাত তোলেন? সবাই চাই, তাই না? বেতন যদি বেশি চান, তাহলে যদি বলি সব বেশি চাই না, কে কে হাত তোলেন? সবাই চাই, তাই না? সব বেশি চান না, তাহলে নামাজ পড়ব, কে কে হাত তোলেন? আল্লাহ কবুল করো না, নামাজ পড়ব না, কে কে হাত তোলেন? আলহামদুলিল্লাহ, সবাই পারবেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের দেশে রাস্তাঘাটে চললে খুন খারাপই অনেক কিছু, এদেশে নিরাপত্তা আছে। কি আছে? নিরাপত্তা আছে। এবং এদেশে নিরাপত্তার একটা প্রধান কারণ হলো শেরেক নাই, কোন মাজার আজকে বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম, এই জন্য যেহেতু নতুন এসেছি, আপনারা চাইলে আমরা মাসে একবার অথবা দুইবার আপনাদের এখানে আসবো, আপনারা চান কি চান? তাহলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের এখানে সপ্তাহে কম, বা আজকে যেমন মঙ্গলবার, এর পরের মঙ্গলবারের পরের মঙ্গলবার ইনশাআল্লাহ আপনারা আসবেন তো ইনশাআল্লাহ, এবং মসজিদে নামাজ পড়ে বসে যান, ঠিক আছে? আর আপনাদের দাওয়াত থাকলো, যদি খামিসে আসেন তাহলে আমাদের ওখানে আর একটা আপনাদের মতো ক্যাম্প আছে, তবে ওই ক্যাম্পের সে আপনাদের এই ক্যাম্প বিশাল, এবং এখানকার মসজিদ ও অনেক সুন্দর। আর একটা জিনিস, সেটা হলো যে আলহামদুলিল্লাহ আপনারা নতুন যেহেতু এসেছেন, আমরা ওইখানে জুমার নামাজ কায়েম করি, জুমার নামাজ পড়ি, বাংলায় খুতবা হয়, কথা বুঝেন না? আপনাদের এখানে যদি লোকজন বেশি হয় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আস্তে আস্তে এগুলি পালন করার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেব।